খোদা দিলেন গো এই পাখি ময়ূর মক্কাতে, আধার মরু আলো হলো আজ সে নূরে জ্বলাতে, রহমতের সমুদ্র আমার রহমতুল লিল আলামিন, শ্রেষ্ঠ জিন্দু আজ সারা মখলুকাতে, লোক তারার মাঝে চাঁদটি যেমন, লোক তারার মাঝে চাঁদটি যেমন, সব নবীদের মাঝে নবী গো তেমন, আর সে দেয় প্রিয় উপহার পরশেতে খেলা করে কোলে আমিনা, লোক তারার মাঝে চাঁদটি যেমন, সব নবীদের মাঝে নবী গো তেমন, আর সে দেয় প্রিয় উপহার পরশেতে খেলা করে কোলে আমিনা, লোক তারার মাঝে চাঁদটি যেমন, আহা পিছে যারে নবুয়তি আগামী কানি, আহা আহা কি বদল ঘোরানু রানি, পিছে যারে নবুয়তি আগামী কানি, বাদ চালি পেয়েছি দিল দুনিয়া ঘুমাতে নেতে পাখিকে জুর পাতা, লোক তারার মাঝে চাঁদটি যেমন, সব নবীদের মাঝে নবী গো তেমন, আর ছেড়ে দেয় প্রিয় উপহার পরশেতে খেলা করে কোলে আমিনা, লোক তারার মাঝে চাঁদটি যেমন, নূরে নূরে ছলমল, নূরে নূরে ছলমল, নূরে নূরে ঝলমল করিল জগৎ, বয়ে চলে দুনিয়ায় আলোকিত স্রোত, নূরে নূরে ঝলমল করিল জগৎ, বয়ে চলে দুনিয়ায় আলোকিত স্রোত, খুলে দিয়েছেন খোদা পের গতিতার, খুশিতে ভরেছে আজি তাই সংসার, লোক তারার মাঝে চাঁদটি যেমন, সব নবীদের মাঝে নবী গো তেমন, আর ছেড়ে দেয় প্রিয় উপহার পরশেতে খেলা করে কোলে আমিনা, লোক তারার মাঝে চাঁদটি যেমন, ঝরে ঝরে রহমত, ঝরে ঝরে রহমত, ঝরে ঝরে রহমত আজ বসে থাক, রয়েছেন বেঁধে বাসা নবী গো যেথা, ঝরে ঝরে রহমত আজ বসে থাক, রয়েছেন বেঁধে বাসা নবী গো যেথায়, যাহারে পরকে মাটি হলো ঘোষণা, যে নাম জপিলে ভয় থাকে না গোনা, লোক তারার মাঝে চাঁদটি যেমন, সব নবীদের মাঝে নবী গো তেমন, আর ছেড়ে দেয় প্রিয় উপহার পরশেতে খেলা করে কোলে আমিনা, লোক তারার মাঝে চাঁদটি যেমন, সব নবীদের মাঝে নবী গো তেমন, আর ছেড়ে দেয় প্রিয় উপহার পরশেতে খেলা করে কোলে আমিনা, লোক তারার মাঝে চাঁদটি যেমন, লোক তারার মাঝে চাঁদটি যেমন, লোক তারার মাঝে চাঁদটি যেমন, লোক তারার মাঝে চাঁদটি যেমন, লোক তারার মাঝে চাঁদটি যেমন, লোক তারার মাঝে চাঁদটি যেমন, লোক তারার মাঝে চাঁদটি যেমন, জানি লাল বাদে, জানি লাল বাদে।